بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي يا أيها المدثر هي بسرات شاديتو قم فأنذر اوٹھو ار شترکو کرو وربك فكبر ايبن تمار پرتیپالوکر سرشتتو گھشنا کرو وثيابك فطهر تمار پرچھت پبیترو راکھو والرجز فهجر پتلیکتا پریار کریا چلو ولا تمنن تستكثر ادھیک پاوار پتشای دان کریونا ولربك فصبر ایبن تمار پرتیپالوکر ادھش دھرج دھارن کرو فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ جَدِن شِنْغَائِ فُتْكَرْ دَعَا هُوِي بِي فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ شَئِ دِينَ هُوِي بِي اَكْ شَنْكُ تَرِ دِينَ عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٌ جَهَا كَافِرْ دِرْ جِنَّ شَهَجْ نَوِي ذرني ومن خلقت وحيدا چھڑیا داو আমাকে এবং যাহাকে আমি সৃষ্টি করিয়াছি একাকী وجعلت له مالا ممدودا আমি তাহাকে দিয়েছি বিপুল ধন সম্পদ وبنين شهودا এবং নিত্য সঙ্গী পুত্রগণ ومهدت له تمهيدا এবং তাহাকে দিয়েছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ ثم يطمع أن أزيد يار پروشه کامنا کاره جه آمی تحاکه آرو ادھیک دهی كلا إنه كان لآياتنا عنيدا نا تحا ہوئی بنا شتو آمان ندرشن سمهر ادھت بردد چاری سأرهقه صعودا آمی اچری تحاکه چڑائی بو شاستیر پہاڑے إنه فكر وقدر شتو چنتا کرلو ابن شدھانتا کرلو فقتل كيف قدر او بشبت حوك شه كامون کريا شه شدھانتا کرلو ثم قتل كيف قدر آرو او بشبت حوك شه كامون کريا شه شدھانتا اپنیتا ہوئلو ثم نظر شه آبار چاہیا دیکھلو ثم عبس وبسر অতঃপর সে ভ্রু কুঞ্চিত করিল ও মুখ বিকৃত করিল অতঃপর সে পিছন ফিরিল এবং দম্ভ প্রকাশ করিল এবং ঘোষণা করিল ইহা তো লোক পরস্পরে প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয় ইহা তো মানুষেরই কথা সাউসলিহি সাকার আমি তাহাকে নিক্ষেপ করিব সাকারে ওয়ামা আদরাকা মা সাকার তুমি কি জানো সাকার কি লা তুবকি ওয়ালা তাযার ওয়া ওয়াদেরকে জীবিত অবস্থায় রাখিবে না এবং মৃত অবস্থায় ছাড়িয়া দিবে না লাওয়াহাতুন লিল বাশার ইহা তো গাত্রচর্ম দগ্ধ করিবে আলাইহা তিসআতা আশার সাকার তত্ত্বাবধানে রইয়াছে ১৯ জন প্রহরী ওয়ামা জাআলনা আসহাবান নার ইল্লা মালাইকাতান ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতান লিল্লাযীনা কাফারু লিয়াসতাইকিনা আল্লাযীনা উতুল কিতাবা ওয়া ইয়াজদাদা আল্লাযীনা আমানু ঈমানান ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আমি ফেরেশতাদেরকে করিয়াছি জাহান্নামের প্রহরী